بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فعن أبي هريرة رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول: إن العبد ليتكلم بالكلمة ما يتبين فيها يزل بها إلى النار أبعد مما بين المشرق والمغرب. متفق عليه. ওই গীবতের উচ্চ থেকে এই গীবতটি হারাম, এর উচ্চ থেকে আমি আলোচনা করেছিলাম ইয়াস সালহীন। এখন আমার সামনে যে হাদিস আমি যে হাদিসটি পাঠ করলাম তা হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো বান্দা এমন কথা বলে যেটা তার কাছে স্পষ্ট না, ভালো না খারাপ, অথবা সে চিন্তা করে নিজে বলে আছে না। অনেক মানুষ ভালো মন্দ যদি মুখ দিয়ে বেরোনোই বলে, খবরদার এরকম যেন না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো বান্দা এমন কথা বলে যার ফলে একটি কথার বদলে অর্থাৎ গলত বলেছে, চিন্তা ভাবনা করে মুখ থেকে গলত বের হয়েছে, যার ফলে সে জাহান্নামে জাহান্নামের গভীর পর্যন্ত পৌঁছে যায়। বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্ব পশ্চিমের যতটুকু দূরত্ব এর চেয়ে আরো বেশি দূরত্বে জাহান্নামের গভীর এসে পৌঁছে যায়। একটি গলত কথা বলার কারণে হাদিসটি বুখারী মুসলিম কোনো গড়বড় নেই। তাই জিহ্বার হেফাজত সবসময় জরুরি। কালাম করার আগে চিন্তা করতে হয়, কালাম করে চিন্তা করতে হয়, কথা বলার আগে চিন্তা কি বলছি, কথা বলার পরে চিন্তা করলে হয়। তাই বান্দা যদি মনে মনে চিন্তা করে গলত, আল্লাহ এটা লিখে না, সুবহানাল্লাহ, বুঝতে পারছেন, মনে চিন্তা করে গলত যতক্ষণ পর্যন্ত কাজ না করবে অথবা কথা না বলবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে মনে যেসব ইচ্ছা করে মনে মনে কথা বলে, হালকা হালকা সংকল্প, গলত ধারণা বা গলত না গলত কিছু, ওইটা হয় কি, এটা আল্লাহ পাক মাফ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত কথা না বলবে কিংবা কাজ না করবে, তো কথা যদি খারাপ হয়, এই হাদিস দ্বারা আপনি বুঝতে পারলেন, কোন কোন সময় এমন কথা বলে মানুষ যার বলে যে জাহান্নামের গভীরে পৌঁছে যায়। বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্ব পশ্চিমের যতটুকু দূরত্ব এর থেকে আরো বেশি দূরত্বে সেই জাহান্নামে পৌঁছে যায়। দেখেন ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি এখানে পেশ করলেন, গীবত যে হারাম এক্ষেত্রে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমরা তো মানুষ আমাদের দিকে ভুল হয় ঠিক কিনা, কিন্তু কন্ট্রোল রাখতে হবে, আর ভুল হয়ে গেলে ইস্তিগফার করবো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৈনিক 100 বার ইস্তিগফার পাঠ করতেন। বরং সহিহ বুখারী রওয়ায়েত আছে, এক এক মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার ইস্তিগফার পাঠ করতেন। বলতেন রব্ব ইগফিরলি ওয়া তুব আলাইয়্যা ইন্নাকা আনতা আত-তাওয়াবুর রাহীম, হে রব তুমি আমাকে মাফ করো, আমার তওবা কবুল করো, নিশ্চয়ই তুমি তওবা কবুল করি এবং দয়াশীল। সুবহানাল্লাহ। আমরা বলে আসছি রব্ব ইগফিরলি ওয়া তুব আলাইয়্যা ইন্নাকা আনতা আত-তাওয়াবুর গফুর, রব তুমি আমাকে মাফ করো, আমার তওবা কবুল করো, আর নিশ্চয়ই তুমি তওবা কবুল করি আর তুমি ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এতবার ইস্তিগফার করে থাকেন তাহলে আমাদের কি অবস্থা? যদি আমরা অভ্যাস করে নিই গলত কথা না বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে আমাদের দুনিয়াতে আমরা সফল এবং আখিরাতে সফল ইনশাআল্লাহ। চলতে ফিরতে তাসবিহ ইস্তিগফার কথা বলার আগে ভাবা উচিত কি বলছি, কিন্তু কথা তো বলেই হবে, দুনিয়াতে কি ছেড়ে দিব, না দুনিয়াতে থাকবে কিন্তু কন্ট্রোল করে চলতে হবে, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আচ্ছা এই হাদিসটি অন্য হাদিসে সহিহ বুখারী রওয়ায়েত, আরেকটু স্পষ্ট, ইন্নাল আব্দা লা ইতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি তাআলা মা ইউতিলাহা বালা ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত ওয়া ইন্নাল আব্দা লা ইতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি তাআলা লা ইয়ুতিলাহা বালা ইয়াহদি বিহা ফি জাহান্নাম ফি জাহান্নাম। বান্দা কখনো কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন যেসব কথা এরকম একটি কথা বলল, সে কল্পনা করতে পারেনি এর মর্যাদা এতটুকু। তো ভালো কথা বলেছে, আল্লাহ যে কথা বললে আল্লাহ সন্তুষ্টি অর্জন হয়, এর ফলে আল্লাহ পাক তার পদমর্যাদা অনেক বৃদ্ধি করে। কখনো এরকম তো আমরা সবসময় চেষ্টা করব যেন প্রথম আমার ভালো খারাপ যেন না। আর কখনো বান্দা এরকম কথা বলে যেসব কথা আল্লাহ না নারাজ হয়, এরকম কথা বলে যেটা সে কল্পনাই করতে পারেনি বা সে কথা দিকে সে ভ্রুক্ষেপ করে, এটা এরকম হবে যার ফলে সে জাহান্নামের গভীরে পৌঁছে যায়। বুঝতে পারছেন? ইয়া রব তুমি আমাদের জিব্বার হেফাজত। অন্য রেওয়ায়েত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম হে আল্লাহর রাসূল, মান নাজাত, নাজাত কিরকম পাওয়া যাবে, মানে কি কাজ করলে আমি নাজাত পাবো? তাই তো মানে নাজাত মানে নাজাত কি, তার মানে কি করলে আমি নাজাত পাবো? আচ্ছা কোন থেকে নাজাত বলেন তো, জাহান্নাম থেকে তো আসো, জাহান্নাম থেকে নাজাত, আল্লাহ অসন্তুষ্টি থেকে নাজাত কিরকম পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাদিসে তিনটি কথা বললেন, বললেন আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে ধরে রাখবে, সুবহানাল্লাহ, জিহ্বাকে ধরে, লিসান আরবিতে মানে কি জিহ্বা, আর ইমসিক আপনার মানে ইমসিক, আমসিক মানে কি ধরো, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বা ধরে রাখো, কন্ট্রোলে রাখো, ইমসিক হচ্ছে, কিন্তু আমরা ধরে রাখি না। একসাথে মজলিস বসলে কেউ কেউ এরকম পাওয়া যায় মনে করে আমি যত কথা বলবো তত আমার ইজ্জত থাকবে, আমি বলবো তত আমি সাফ, চাই মিথ্যা বলুক চাই গলত বলুক কোনো অসুবিধা নেই, মানুষ বলবে হ্যাঁ হয় তো বলবি, আমি আছে কিনা কিছু মানুষ এরকম একসাথে বলে আর কাউকে চান্স দেবে না, ওয়া রকম ওয়া। এবারে সামনে যারা কিছু মানুষ আছে নির্বুদ কিছু বুঝে না, এরকম দেখা যায় অনেক বক্তা এরকম আছে, ওই ইউটিউব খুললে অনেক একটা দুইটা না অনেক, মুখ দিয়ে যাই বের হয় তাই হাদিস হয়ে যায়, কিচ্ছা কাহিনী সাধারণ মানুষ তো বুঝে না, বলে হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু অথচ সে গলত কথা বলছে। সেরকম কিছু বক্তা পর্যন্ত হচ্ছে আন্তর্জাতিক, বলে আন্তর্জাতিক বক্তা, হ্যাঁ ঠিক আছে আন্তর্জাতিক বক্তা, কিন্তু এই জন্য কথা বলে আর কেউ কেউ দেখবেন বক্তৃতা করতে সময় নাচে আছে কিনা, নেচে নেচে বক্তৃতা করে, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বক্তৃতা করতে সময় নাচতেন নাকি? না, প্রশান্তির সাথে কথা বলতে, সুবহানাল্লাহ হ্যাঁ এরকম হয় অনেক সময় জোরালো বক্তব্য রাখে ঠিক আছে, কিন্তু হয় কি এরকম নাচানাচি, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ আছে দেখবে জিকির করতে সময় নাচে, এটা কি নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর জিকির করে নাচবে? যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাজাত, নাজাতের একটি অন্যতম মাধ্যম হচ্ছে তুমি তোমার জিহ্বার ইবাদত করবে, আমসিক আলাইকা লিসানাক, আর আরেকটা হলো ওয়ায়াসাক বাইতুক, তোমার ঘর যেন তোমাকে কাজে লাগিয়ে রাখে, তার মানে বাড়ির হেফাজত করবে, তোমার ফ্যামিলির হেফাজত করবে, বাচ্চা কাচ্চার হেফাজত করবে, বাচ্চা কাচ্চার সংরক্ষণ করবে, তাদেরকে দিনের পথে রাখবে। তুমি তোমার ঘরে আসলে ঘরে চেষ্টা করবে আল্লাহর দিকির পূরণ করার চেষ্টা করবে, ঘরের জন্য আল্লাহর নাফরমানি না ওই ইসাকে বেঈত করে, এরকম যেন না হয়। তুমি বাইরে আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছ কিন্তু তোমার ফ্যামিলি কোথায় তুমি বুঝো না, আস্তাগফিরুল্লাহ, অগল্প করছে না একটা দুইটা তার স্ত্রী বয়সে জানে পর্দা নাই, পর্দার দিকে জ্ঞান নাই, ভয় করুন আল্লাহ কি ঘরের নিজের হেফাজত, নিজের ফ্যামিলির হেফাজত, কারণ ওর দায়িত্বশীল হচ্ছেন আপনি। ওকে দিন শিখাবেন, আপনার বাচ্চাদের দিন শিখাবেন, ঘরের কাজ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার বাচ্চা 7 বছর হবে তাকে সালাতের নির্দেশ দিবে, আর 10 বছর হলে সালাতের জন্য প্রহার। অনেক মুসলিম এখন বাড়ি হয়েছে আরো 19 বছর, বাচ্চা তো একটু এদিক সেদিক করেই এরকম বলে না বারে, আস্তাগফিরুল্লাহ আলাযীম, যদি হয় 6-7 বছর মারা যায়, 5 বছর 7 বছর, আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 7 বছর হলে বাচ্চাকে তুমি সালাতের নির্দেশ দিবে, আর 10 বছর হলে সালাতের জন্য প্রহার। ভাইরা আমার খেয়াল করো, এখানে আছি আমরা, কামাই করছেন হালাল, পয়সা কামাই করছেন, মনে মনে ভাবছেন বিল্ডিং করবে একটা, ঠিক না, মনে মনে ভাবছেন 1 বিঘা জমিন কিনেছি পরবর্তীতে 1 বিঘা অথবা এরকম নিজ নিজ তৌফিক অনুযায়ী। কিন্তু আপনার বাচ্চা কাচ্চার হেফাজত দিনের লাইনে আপনি চেষ্টা করবেন না, শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া বলেন তো কোনো ফায়দা হবে? আপনার কবর বড়, কবরের জিন্দগির গুরুত্ব দিয়ে আপনার জন্য বড় না শুধু দুনিয়া শুরু সার শুরু, আখেরাতের জিন্দগির গুরুত্ব দেওয়া বেশি জরুরি না দুনিয়ার জিন্দগির দেওয়া বেশি জরুরি? হ্যাঁ, দুনিয়াতে আপনি থাকবেন, নিয়ম মতো থাকবেন, চলবেন, আল্লাহ পাক তো আপনাকে বলেন দুনিয়া ছেড়ে দিতে, বরং দুনিয়াকে সাথে রাখার জন্য বলেছেন আল্লাহ পাক স্বয়ং রব্বুল আলামিন। আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াটি আপনারা সবাই জানেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। হে রব, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতে কল্যাণ দান করো। তো দুনিয়ার কথা আছে কিনা? দুনিয়া দুনিয়াতে কামাই করবে, দুনিয়া তো কামাই করবে, আখিরাত তো কামাই করবে, আপনি এর ফল কামাই করতে পারবেন। আর মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে কেউ ইমানদার অবস্থায় নেক আমল করবে, চাই সে নর হোক কিংবা নারী হোক, আমি তাকে এই পৃথিবীতে উত্তম জীবন দান করব, আর আখরাতে তারা যে আমল করত এর বদলে উত্তম বদলা আল্লাহ পাক আখরাতে দান করবেন। কিন্তু আসল দুনিয়াতে আপনাকে কামাই করতে হবে, কিন্তু এই কামাইটা যদি শুধু দুনিয়ার জন্য হয় তাহলে তো আখরাত বিফল গেল। তো দুনিয়া কামাই করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হালাল কামাই করুন, হালাল পথে চলুন, কিন্তু আপনার বাড়ির কোনো সংবাদ দিবেন না, বাড়িওয়ালা কিরকম চলছে না চলছে, নিজের স্ত্রী কোথায়, সন্তান সন্ততি কিরকম, শুধু কলেজ আর বার্ষিকই পড়াচ্ছেন, ওর সাথে যে আরো কয়েকজনের সম্পর্কগুলো দেখছেন না, ঠিক ওইসব লোকদের যারা শুধু ইয়াদুনিয়া করে দিনের সংবাদ নেই, বাচ্চাদের কি অবস্থা সে খেয়াল নেই, তোমার বাচ্চা কাচ্চার হেফাজত তুমি করবে, তুমিও করবে, তুমি বাড়িতে থাকবে, মানুষের চিন্তা মানুষের সাথে গলত আচরণ করবে না, মানুষের সাথে মানুষের ঘনিষ্ঠ থেকে দূরে থেকে নিজের বাড়িতে থাকবে, ওদেরকেও কষ্ট দিবে না, তুমিও তাদেরকে কষ্ট দিবে না, তুমি তোমার বাড়ির কাছে থাকবে। আর এটা কার নির্দেশ ক্রমে থাকবে? আল্লাহ আল্লাহ নির্দেশ ক্রমে নিয়মতান্ত্রিক থাকবে বাড়িতে, ফ্যামিলির হেফাজত করবে, নিজের হেফাজত করবে। আচ্ছা, আর এটা ওয়াক কি আলা খাতিয়াতি, আর যদি গুনাহ হয়ে যায় তাহলে এর জন্য কান্দবে। বুঝতে পারছেন? কার কাছে কান্দবে বলেন? সবাই বুঝেন তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। সালাতে সেজদায় কি কাঁদবেন? তাহাজ্জুদের সময় কাঁদবেন, আল্লাহর কাছে কান্না করতে হবে, দুই চোখ দিয়ে পানি ভাসাতে হবে। তাহাজ্জুদের সময় যদি উঠতে পারেন, কাঁদতে পারেন, আলহামদুলিল্লাহ, এটা হলো নেক লোকের গুণ যে তারা আল্লাহর দরবারে কান্দে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বলছেন, ওয়াক কি আলা খাতিয়াতিকা, তোমার গুনাহ হয়ে গেলে তুমি কান্দো, রবের কাছে আবেদন করবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাচ্ছেন, তোমাদের থেকে ভুল হতেই পারে। বুঝতে পারছেন না? অন্য রিওয়ায়েতে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রুল খাতায়ীন আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান পাপী, আর পাপীদের মধ্যে সর্বোত্তম হচ্ছে যারা তওবা করে। সুবহানাল্লাহ, যারা নেক লোক, يخرقون للأذقان يبكون ويزيدهم خشوعا, سبحان الله। তারা নত জানু হয় সেজদায় পড়ে, কান্দে সেজদায়, কেঁদে কেঁদে রবকে ডাকে। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون, ترى لا نيمنا তাদের পার্শ্ব বিছানা থেকে পৃথক থাকে, অর্থাৎ শেষ হচ্ছে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের সময় আল্লাহকে ডাকে। কিরকম ডাকে? ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআন, আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করে, আর আল্লাহর রহমতের আশা রেখে, জান্নাতের আশা রেখে তারা কান্দে, তারা আল্লাহকে ডাকে। আর কেউ আমাকে উদ্ধার করতে পারে না, আর কেউ আমাকে মাফ করতে পারে না, আর কেউ আমাকে জান্নাত দিতে পারবে না, আর কেউ আমাকে জাহান্নাম থেকে নিজাত দিতে পারবে না, আর কেউ আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না, যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ। আকীদা ঠিক আছে? ইনশাআল্লাহ। যেন এরকম না হয় বাংলাদেশে কিছু বিজেপি মনে করো, বাবা মজুদ, বীর মজুদ, কুবর কবর মজুদ, ওখানে গিয়ে কান্দা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু মানুষ এরকম আছে, আল্লাহকে যতটুকু ডাকে না, যতটুকু তাদের বাবা বাবার বাবাকে ডাকে, বারবার শুধু বাবা আর বাবা বলে, সত্য বললাম না মিথ্যা? ওরা বাবাকে ডাকে না, বাবাকে ডাকা নিজের বাবাকে, বাবা এ কাজ করো, এরকম ডাকে বলাবলি করি। কিন্তু তারা যেরকম ডাকে, বাবার কাছে প্রার্থনা করে, সেরকম আমরা কোনো বাবার কাছে ডাকি না, কোনো বাবার কাছে প্রার্থনা করি না, আমরা প্রার্থনা করি একমাত্র আল্লাহর কাছে। আমাদের রব আমাদেরকে বলেছেন, উদ্রুনি আস্তাজিব লাকুম, ওয়া ক্বালা রাব্বুকুম উদ্রুনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন, সুবহানাল্লাহ, আমাদের রব বলছেন আমাদেরকে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাক কবুল করব, আমি তোমাদের ডাক শুনবো, আমি তোমাদের দোয়া কবুল করব, আমি তোমাদের যাসনা পরিপূর্ণ করে দেব, পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ, উনি হলেন আমাদের রব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের উপযোগী আল্লাহ ছাড়া আর কেউ নেই। আর এই শাখা গুলির মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে, বুঝতে পারছেন? বারবার চলতে দিতে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মনে রাখবেন সত্য মাবুদ একমাত্র আল্লাহ, ইবাদতের উপযোগী যিনি তিনি আল্লাহ, যার কাছে আমি চাইব তিনি আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো কাছে আমি চাইব না, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আমার রব বলেছেন উদ্উনি আস্তাজিব, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাক শুনব, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই, সত্য মাবুদ এবং ইবাদতের উপযোগী একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার জিহ্বার হেফাজত করবে নাজাত, এতে রয়েছে নাজাত, নিজের বাড়ির হেফাজত করবে, বাড়ির ফ্যামিলির খেয়াল রাখবে, বাচ্চা কাচ্চার খেয়াল রাখবে, বাড়ির হক আদায় করবে, এতে রয়েছে কি নাজাত, এমনি ভাবে গুনাহতা হয়ে গেলে রবের কাছে কাঁদবে, এর মধ্যে রয়েছে নাজাত। আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এইসব হাদিসগুলো আজকে আপনাদের সামনে পেশ করলাম, এগুলো থেকে যে শিক্ষা পেয়েছি সে অনুযায়ী আমরা যেন আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, আমাদেরকে মাফ করো, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, আল্লাহ থেকে নিজাত দাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربونا صغارا واغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الاحياء منهم والاموات انك سميع مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين.